আমি পথ ভোলায় পথিকে এসেছি, আমি পথ ভোলায় এক পথিকে এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেন কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। চিনি তোমায় চিনি নবীন পান্ত, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন্ত, ফাগুন প্রাতে উতল আগো চৈত্র রাতে উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে, করুন গুঞ্জরি যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরি। চোখে দেখার আগে তোমার স্বপ্ন চোখে লাগে, বেদন জাগে গো না চিনিতে ভালোবেসেছি। যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা, তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গ কে লবি? আমি মাধবী। যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি? আমি রব উদাস হব ওগো উদাসী, আমি তরুণ করবি। বসন্তের ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, আগুন দিন গো কাঁদন ভরা হাসি এসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি।